ایک سر بزرگ صاحب وایو جب سی ہو جب سی ہونا کل بھی بول السلام سنایا قدری نے فرمایا کیا بھی ہوگا تمام سے سنایا اور تو سنایا تفسیر رکھتے سے پوٹے سنایا کا رکھو سنایا کو تو ایوم تم گورو سنایا کلا بان ہوگا اور تو بیرا بیرا بیر بیر مہن ایسے دیکھ سنائی بیرا سنا بیرا ایک السلام سنایا کام کیا ہے سب طرح سنایا کو اللہ کو اگر کیا اسویدھا ہو تم میں سے کسی کو اگر کے لیے کہ میسر نہ ہو آسان جلدی نہ ہو بڑا ہو لو خلطا بھی سنایا اگر مل گئے سنایا کے ساتھ یہ بہو الناس اشتراح ہو جائے گا لوگ اور بڑی سے یہ ایک بچے بچہ نہ کس میں اچھا بچہ یہ امتیاز کو دے جز میں دان ماتم تو سکتا تو اکشن کی مذہب جزا گھیرا کی جزا گھرا سے جس کا صحیح معنی پورا ہو، یعنی بخار کے مقام ہے، بخار کے مقام ہوئے جگہ سوئی مشکول نہ ہوئی تاکہ کی بلا ہوئی جزا بلا ہوئی یعنی وذکر زعفرانیو انہو ابن سبت احرابی زعفرانی بلکہ یعنی کوئی میں شبت کا شاد اسمہ منہا من المعاذ ابن حنفی بکرا سے بکری بکرا بکری سنیو وہ مینا سنائے مینا کیا ہے ابن معاذ ہے ابن حنفی معاذ سے بکرا اور زہرا ساگو حضرت کے لیے بکرا بکری سنیو ایک سال کا بچہ ہر بکر سے دو سال کا بچہ اونٹ سے ہر سال کا بچہ پہلے بکری مجھے کا تو ایک بچوں گیا جنہیں ہاں گاڑی تھی کیا دیر وشن پورے پال دوسرا مہیشن دیر وشن پہلے نہیں جب خلو بل بکر از جاموس داخل ہو جائے گا جاموس بکر یا گائی کے حکم میں لینو من جنسی اس پہ کے اس کی جنس ہے بھوش بھوش مولود بین اہل وحشی جن تو رہا جو پیدا کیا گیا اہل اور وحشی سے اہل اور وحشی اور دے پالی تو بسو ہاں جنگلی بسو ہم جوک تو اسے ہاں نیجے جنگلی بسو دی ماں ہوئے تا گئے پہلے جنگلی بسو رہتے بار ہو گئے جنگلی بسو دی کیا ہے پالی تو ہے تھے ہر ماں سے پالی تو ہے تا گئے تو ماں رہتے بار ہو بچہ کہا رہتے بار ہو بھائی اور جو مولود ہے تو میں اہلی اور عرشی کے اہلی سے پالی تو اور عرشی سے پالی تو نہیں تو لیک یت باول امہ یہ تابع ہوگا ماں کا چلا جنہ یت اصلو بھی کیونکہ وہ اصل ہے ماں اصل ہے تابع ہونے سے ہم بر تمہارے ایجنے ماں کوئی چیز چاہی تابع کنوں کوئی چیز در کرنا ہے جو بڑھتے ہی تو چاہو تمہار ماں کے گھرنا تم اتنی آسو যিনি ধন উন্নত হয়ে যাইতে গরু ইয়ারে কি পশুর পর্যায়ে পশু পৌঁছাইছে উন্নত হয়ে যাইতে আমরা কার পর্যায়ে পড়ছি ভাই পশু আত্মা ইদা নাদা জীবু আলা সাত যাতে দুঃখ দিয়া ভাগ নে যিনি ভেড়িয়া নে কে সাত তো বস উসকি বাচ্চা কে জবে কে ইউজাহা বিল ওয়ালাদ তা বাচ্চা কি কুরবানি চলবে جفت دینا اسے ارے باقی جو جو ملتے پوک پیل لگے ہاں بچہ جی بچہ کو بنی گو جو کہنا ماں تبی کرا بچہ رہا ماں کی گئی اہلی اب ایک کتا پھیلا ایک حرام کا حلال جفت رہے حرام اور حلال ہے نا তবু কি আর হারামের এতবার হয়েছে না হারামের কি এতবার হয়েছে মার তাবে অনেক কালে তোরে মার তাবিল না তোরে ফানির কোনো এতবার নাই জ্বর হয়ে এতবার ফানির কোনো এতবার নাই জ্বর হয়ে এতবার হ্যালো আসলে ভয় এটা তো খাইয়া ফেট বেড়েছি খাইয়া ফেট বেড়েছি শান্তি ہم بیٹا دو سب سے کیوں فائچہ نہیں ہم دیجئے اس سے اوہ اللہ اس طرح سباتون بکرتن رکھو فیہ بیہا فما تاہدو قبل نورے قالت الورسا جنبہوہا جنی انہو وانکو ازباہم سات آدمی نے شریک ہو کر کے ایک گائے کو کھل کر لیا تاکہ قربانی کرے سات جن لے کے گال گر جو قربانی کر لیا جنہ وہ مات آئے تم کب لگنا ہے تو مر گیا ایک انہوں اون سورا قومے سے نہر سے پہلے دبے کلر پر پولی مارا گیسے واس والا سا نے فرمایا تم دبے کلو اس گائے کو اس کے مائتا کی جانب سے اسے جبیت کی مجھے بکر پچھے بہت سے تمہیں جی گرام تو بگر باکی سے شورا کہ کہ بلو جبیت کی مجھے بکر پچھے کہ اپنے جی گرام عنہ عنکم عنزہم یہ کافی ہوگا ٹھیک ہوتے ہیں یہ تو بڑا کی بولتے ہیں بولتے ہیں یہ تمہیں گا کہ وَإِنْ كَانَ شَرِيكُ السِّتَّةِ النَّصْرَانِيِّينَ رَجُلًا يُرِيدُ الرَّحْمَنَ لَمْ يَأْتِ أَنْ أَحَدٌ مِنْهُمْ اگر شریک سِتَّة میں سے ایک نصرانی ہو یہ سجنوں نے ایک دن کے لیے بھائی اتنا ایک دن ایک ویکتی کہ خیر کے لیے گوشت ادیشیہ بدھیا ادیشیہ پہلے شبے کو میں نے شیخ جی لام یوزیان واحد میں ہوں کارو کو بنی وجہ ان البقرۃ تجوز الصلاۃ دلیل کر کے بکرا سات کی جانب سے جائے ایک گاڑی سات جنوں پکڑ کے تمہیں دو دے دیر بھائی لیکن شرط ہے یہ کونا فرد کو یہ قول بتا تمام کا سب کیا ہونا پڑے گا قربت ہونا پڑے گا سکر ادیش کے لیے قربت بچے کے لیے نیت کی تک کرو قربت حق کرو وہیں ایک طلبہ جہت ہوا جو جہت کی ہے بھی ایک جنہ کی جسے ہوئی دم پر یا دم اکرا ایک جنہ بھی سکے دم اکمت کو ایک جنہ بھی سکو بنی پھر جہت بھی نہیں ہونا وہیں کانات یا وہیں اگر جہت قربت اگر بھی ہو جو جہت قربت تھا جی بھائی حضور پاک سے جو خاصی دیتے ایک تو نیجر پکت تھے اور امت محمد پکت تھے کچھ نا جرا لائے جیسے بولتے جرا مبلک پر آگے حدیث مجھے کسی نہیں اللہ ماں روی نے بھی کہو بلا میجر اور یہ سخت نہیں پائے گیا وہ جسانی کے اندر اور کے نصرانی ایک دن جنہیں جنہ نصرانی یا دائیتا من اہلیان جو نصرانی اہل قربت سے نہیں نصرانی کینے بھائی؟ اللہ خلی قربت مدد قذر قصد الرحمن جب ایسے آیت میں سے قبض کے رحم کا منافیہ رحمت کا قبض ہے یہ منافی قبض کو رکتا ہے مصور قبض منافی کا قربت ہے بجا لم یا قبول بات قربت ہے جب بعض نہیں وقت کا حضری قربت کے اس لیے بعض تک قربت ہو کر نا الراکہ تو ہن اراکہ دم نہ بھائی ہن ایک گوڑا کو بول جی একজন তো বলে দেয় রক্ত এলো একজনের নামে সাতজনের নামে তো বলে দিত রক্ত আর একে দম এটা কে ভাই কাজা দিলে কবুল করে না অন যদি ছয়জনের এটা কেউ এক কবুল হয় না ছয়টা কবুল হইল না অথবা ছয়জনের কবুল নিল যে ব্যক্তি গোস্প খাই ইচ্ছা করে দেখ হইল না তাহলে তার কাজা দিল না কাজা দিব তো বন্টন کام کے ذرا یا کپور بتا ایرا کا تو لا تتا دل اس نے ایرا کا یا تجلدی کو کبول نہیں کرتے حق کے کل بند کرتے لا یا کل کل اعزاز تو یہ نہیں ہوتا کل نیز کرے درد کبول کرنا ایک دونے ایک دونے درد کی کبول پھیکنا তার সমস্ত কি করব হবে না। সন্তানা দশ পশমন্তানে যে মমদানকে ছয় জনের সাতজনের ছিল, একজনে মারা গেছে, তার সোলাকার তার ঘর আসতে বললো সোলাকারকে আপনারা নিজের পক্ষ থেকে মায়েদের পক্ষ থেকে কোরবানি করে নেন। এটা জাহেজ লোকে আসতে স্যার ক্যাশ হবে যায় জাহেজ হবে না বল ক্যাশ হবে আল্লাহ যা ক্যাশ টাকা টাকা থেকে জাহেজ না হো না ক্যাশ হবে তোকে জাহেজ হওয়া ওমর হবে তারা ইউসুফ জায়েজ না হলে কেন হয় তোমার গোলাপ ইউসুফ জান বাবার ইয়ে ক্যা বাবার রুকে নিচে হাসিল করনা ক্যা হালাকত কর দিয়া আরে এনে এতটা বলছে না ভাই কুরবানি করার একটা ধান আজকে হালাক করতেছে না আর নকল সবার থেকে নকল এবার তো হালাকতের মাধ্যমে জায়েজ না গাইবে পকার থেকে নকল এবার হালাকতের মাধ্যমে জায়েজ না গাইবের পক্ষ হইতে পালাই যে জান গাই কইছিনি ভাল জায়েজ নিয়ে গাই কিটা দিছে কালে তা খেলল মাই ওয়ারে সারা যদি মাইটার পক্ষ থেকে আদত করে তো আদত হবে না ওয়ারে সারা যদি নিজের পক্ষ থেকে আদত করে ভিন্ন মাইটার পক্ষ থেকে এটা তাবাল না ভাই কেন এখানে আদত করা তারা হালা করতেছে না ভাই আদত করে তো না কেন যে পয়সাটা ছিল পয়সা শেষ হয়ে যেতেছে না বলো আমরা ব্যস্ত বিশ লাখ টাকা ভাই দিলে অন বিশ লাখ টাকা চলে যাইতেছে না ভাই আরে বিশ লাখ টাকা চলে যাইতেছে না ভাই কালে তাক আমি মানে রাখিন না না করলো কিন্তু আমরা বলি আলকোল বা তো টাকাও আনিল মাইয়ের ভালো করব ওয়াকে ওটা মাইয়েরকে জানার সে কেসা কে সৎকার তুমি যে মাইতে বলে সৎকার সৎকার তো না আর সৎকার যা তা বলো না ভাই বখারা ওই যে এটাকের কথা কইছে কেউ কিছু শুনবে এইটা জব দিচ্ছে তো স্যার বখারা এটাকে জান না কি এলজাম লোলা এলজামে ওলা গোলামের সম্পত্তি আছে আজাদ কি তো গোলাম মারা গেছে তার সম্পত্তি আছে সম্পত্তির মালিক কে রইল তার মোতেক না ভাই মোতেকে মলা হইব না ভাই তাহলে এই এবারে কি কবর না কবর আছে কেরার মুখ থেকে মলাকে কবর আছে না এলজামটা কারো হইতেছে গাইডুল ভাই এই জন্য যায় না তাতা তাতাপ হিসাবে না তাতা তো তাতাপ হিসাবে যায় না এটা না বলকে এলজাম আলোর গাই হইতেছে এটা কি হইতেছে ভাই এলজাম আলোর গাই হইতেছে এই সব এটা কি না যায় না এলজাম আলোর আলোর মাই বাউল দাবা হুহা মিন গাই আছে সগিরের পক্ষ থেকে যদি ওয়ারাসারা কি করে ভাই আরে অন্যরা কি করে জবে করে যেরকম নাবালক আছে মা বাবার পক্ষ থেকে বাঘে জব করলো লাইসেন্সে কইছে না আরে কেন কার মাল সগিরে মাল থেকে কে জব করবে তার অভিভাবককে বাপ করে সগির সে ওর সরকার ধরিসনি পরশের মধ্যে একদম কে ছোট কেনা বাপ আরে সে কেন জব করলো বাপ আমি বলার সে উম্ম ওলা ধরতে কে ভাই হ্যাঁ তাহলে এই বান্দি কোন সময় মারার পর কে আজাদ না যা যা যায় জানি মা বাজিয়েন না কেন আর লাভ করব তুমি কে করবো তো মা দিয়া লাও মা তো ওয়াই দিন পুরাকা মেয়েছে কিসে এক নে মর যায় ফাঁস বা হা হাল বা পুনা তবে কিয়া বা কিউ নে বেগায় ইজনে ওয়ারসাকে লাম দিন দিল দিহীন কাবি নৌকা উন্নতি যে এক আয় অনুমত অনুমতন ব্যতীত যদি রবে করে কে হবে না হবে জ্ঞান হলাম যা কাউ বা দুহা দুর্বতান কাউকে বাস কে ইসলামে কুরবত নিয়ে হোক কোনো অনুমতি জন নাই বাস ইসলামে দিকে হইল না কুরবত হইল না বিমা তাকাতমা আর মা তাকাতমা কে মাসাল কান্দার ওজি দাল ইজন নে ওয়ালা তা বায়া জায়গা যত করা থেকে জানতে বাকা না কুরব পান ওয়াসে বাস ইসলাম কাজ করব হোক শুনি চলো ভাই ওই যে মাসরের কিছু কম নিয়ে তার সলা জগহান সলেনি ফিল ওয়ারাসা আরে ওয়ারাসার বাবে ওয়ারাস আছে বাবের পক্ষ থেকে উমওয়ালাদের পক্ষ থেকে যদি কি করে কোরবানি করে তাহলে কোরবানি করে দেবো হয়ে যাবো কোরবানি করবো কি আছে তিন দিনের অধিক খাওয়া যাবে না ইচ্ছা করলে তুমি ঢুকাইতে পারবো মাথা যা যা করবো সে ধন নিজে খাবার যাইতেছে না তার উদ্ধিয়াতে নিজে খাইতে পারবে না তাহলে সে করবে নিজে করবে না গুনি তো যা যাইহোক করা এই যুগ ক্রীড়া গুনিয়ান যায় গুনি তো খেলা না সে নিজন খাইতে পারবে ভয়টা ব্যক্তিকে খাওয়াইতে পারবে সাহিত্য আল্লাহ কিন্তু সৎকার দিন মুস্তাহে কম না হবে যে সৎকার শুরু হচ্ছে কানের তো ধৈর্যশীল মাত্রের অর্থ করবে ধৈর্যশীল না কতগুলি মিসকিন আছে ভাই এরা কী করে কারোর কথা হাত পাতে না আর কতগুলি আছে মানুষের কম ইয়ার ভিড় ছাড়ে না মাত্রের অর্থ করে ভাই আর কানের থেকে ধৈর্যশীল আল্লাহকে রসুলের তৎসং দিয়া যেরকম সৎকার করা চারবার চামড়ো উদিয়ার উদ্যোগ তাকে সৎকার করা ওই আমল বিন্দু আলাকা আমল কাকে আলাকা হয়তো চামড়া শুয়ে ছেড়া অন্য বস্তু তৈরি করে দেওয়া বুঝলি আলা তৈরি করে দেওয়া جو اعلیٰ پسپا مل جو اعلیٰ کو استعمال کیا جاتا ہے کس کے اندر گھر کے اندر نتنا تاڑی جیسا کہ یہ کیا ہے بلا کیا ہم بالا دست خان دست خان ہاں میں نے لکھتے ہیں اور جناب جناب تکلیف بھائی بحث تھوڑی گربال اور گربال بولا ہے کیا کہ بولا چھلنی چھلنی چل چل وہ گولی سے چلے چھلنی اتنی گربال کے چھلنی کے بولا ہے اتنی محرمی کو انتباہ حاصل کرنا یہ حرام ہی ہے ایسا انتباہ حاصل کرا لا باسا یہ خرید کر لے اس کے آواز میں کام دلام تم ان جنس کے نام دیا تھا انتباہ حاصل کرے پڑتے بڑے پرفانہ ہو بھی اگر جنس ٹھیک تک بہت جن کو میں تو بہت ٹیکسی میں لے لیا ہم دیکھتے تھے وہ کوئی ہوا جب نا ہم دیکھتے تھے بابا جی نسل دیکھتے تو دیا سے آنا ہوا بھی دی تو ہم ان جس کے خرید کر دیا دلی ہوا بھی دی تو اب تک بکار تو ہوا جائے اچھا کئی ایسا بھی خریدنا اس کے آواز میں ماں جنتا میں بھی جس کے تو جانتا ہوا ہاتھ کے گھر کے اندر یا نہیں جس کی پیک تب تک جانتا ہوا سے کرا جائے پہلے کمرہ بھی نہیں ہوتا کہ خرید کرے گا کیا سر بھائی ماں بکا یہی پرچنی جنہیں باقی دیکھے تھے تب کا انتباہ حاصل کرا جائے پہلے یہ بھی میں بھی کوئی طرح کہہ ایسے ایسا نا ظاہر میں تم حاصل کرنا گھر متن جو کوئی رسی نتی نتون جراب گرباب جنرل بدل حکم مدال ڈاکٹر بدل حکم مدال کے مدالوں تکری بھائی گوشت ہم مدالوں تو حکم دیا ڈاکٹر بدل حکم میں کے مدال کے لا یتن بھی مالا جنتا بھی یہ کوئی کر سکتا ہے اس کی آواز میں کار وہ چمرا کے جس سے لا یتن بھی انتفاہ حاصل نہیں اگر نہیں کہتے اس کے سے اللہ بعد استعلا کیا مگر اس کے ہلاکت کے بعد ٹھیک ہے ہلاک نہ ہو جائے تب کے انتفاع حاصل کرا جائے نا ایک دن میں جن سے بنیم بچتے پڑوے نہ کل خل جیسا کہ سرکہ ہے اباری ابازی مسلح ہے امنا مسلح سے نہ ہوئے کہ مسلح کرے کو بم اور موری سول دی جی یہ مسئلہ اعتبار بھائی ٹیچر ہے جی رقم قیاس کرتے ہوئے بیٹھنا درائن کے آواز میں جب ہم درائن میں آواز بکری کرا جائز نا تو ایک بھی میں بکری کرا کے ہونا اور مانا بھی اور علت اس کے اندر مانا بھی علت انہوں تصرف علاقوں سے تمام کو اس کے اندر تصرف کرنا تنابل کے قرض پر نا تنابل کے دنیا اللہ محمد کے دل میں ہر گوشت محمد کے کمرے کے بھی صحیح کمرہ دیکھو گستگی حکم گستگی کے کمرے میں بھی کرا جائے گا گوشت بھی کرا جائے گا اس لیے ہر دنیا پلو بال جل لام دہرائی نا اگر کوئی شخص میں بیٹھ ڈالے چمڑا کو جی تو گوشت کو درہن کے آواز میں آؤ بھی میں لائی ہم تبھی بھی اور اس چیز کے آواز میں جب تبانی حاصل کیا جا سکتا ہے اس چیز کے سب ہوگا اور اس چیز کے ہلاکت ہونے کے بعد اسے تصد کا کبھی سو نہیں پھر ایک گوشت پہ مل لو چمڑا مل لو کہ سب کے بتا جلنا کل بتا شنم چلے گا لہذا گوشت جو گوشت اور چمڑا کے جن سپ کرتے ہیں تب گوشت مل کے چمڑا مل کے کی کرتے ہیں ستکار کرتے ہیں کی کرتے ہیں ستکار کرتے ہیں کاؤل علیہ السلام من بار جلد الدھیا فلا الدھیا تلہ یاد جب کے چمڑا بھی کرتا کو نہیں ہوے جنے تمہیں من بار جلد جنے جلد الدھیاتی ہی فلا الدھیاتا نہ ہو جب کے چمڑا کے بکری کرے تار قربانی ہوے نا بکری کر ক্ষমতার কাজের তসলিম করে সে একজন করে বেরিয়ে যেতে পারবো না সেটা মিলকেত আছে আবার তসলিম করার পরে সে ক্ষমতা হবে না হ্যাঁ লা জুতা ওই কথার কি গুস্ত সেটা কথার কে গুস্ত দিতে পারে কথাই আছে না ভাই হ্যাঁ নিজা জায়গা উজ্জ্বল কসাব কা কষাই কা বুদ্ধি আছে কোরবানির জানোয়ার থেকে কোনো গুস্ত পড়াইকে দেওয়া যাবে না হ্যাঁ ستکار کر دو اس کی جھول کو اس کی اور تجھے دادا سے گرو بنے گرو بچوں سال دینا ایک سال ڈال دیا ہے نا سزایا ایڈے کے کی والا ہے جلال والا ہے جی مارا سب وہ ختم ہو سے تالا گام سہ جنہیں تار رسی لاگام جیم সব কি করতে হবে সব কাজে দিতে হবে একদম ফকির বা ফকির বাচ্চা ছেলে কেটে দিল তুই খেলাধুলো করি আর এক সুন্দর লোক বাচ্চা নিব আর নিয়ে দেওয়া জায়গা উজ্জ্বল জলসার কারণে কষাইকে উজ্জ্বল মিনা ও দিয়েছে খাইয়া খাইয়ান অর্থ কি একটা পশম দিতে পারবে না খাইয়ান অর্থ কি রে ভাই বুঝলি অর্থ গোস্ত দিবে চামড়া দিবে দূরের কথা খাইয়া একটা পশম দেওয়া যাবে না আমার তো তোমার সুই আছে তো ও আওয়াজ নিহিওয়ান নিহিওয়ান হু নিহিওয়ান নির্বাহী আইজার যখন কি রে ভাই জলসারে দিতে পারবে না তাহলে নি مانا ہونا کس سے حضرت جلدار سے یہ مانا ہے بیٹھنے سے پٹھار میں اجرت دوا جب نا پہلے بیسا ہو جب جان نبی مان ال بھائی کہنا یہ حکم میں کیا ہے بھائی کے پٹھائی رہے دوا دیکھو تھا درسا کے ایک چیز رہتا ہے یک رہو ایو جلد سو اصول ادھیا مکروہ کاتنا کیا ہے ادھیا کی پشم کو বুঝলি উজিয়ার পশম কেটে লও ভেড়া বুঝলি ভেড়ার শরীরে পশম আছে না কি নাম তো উজিয়ার ইয়ে করবার জন্য পশম তুমি কাটতে وجب تبھی حاصل کرنا قبل رہا سب کر آگے پرسم کچھ نیا تک تم انتب حاصل کرتے پڑھا جان مطلب کر بات جانی آسا یہ کیونکہ مظاہری میں لازم کر لیا اکرمت کر بات کو ازیا کے تمام اجزاء کے ساتھ کہ ازیا سمست اجزاء ساتھ قربت سے التزام بخرا بے ماں باد ہاں ماں باد سب دل دھار بہ جن نو کی میں دل قربت دیا کیونکہ قائم کیا گیا قربت کو ازیا کے قربت حاصل ہے کم حاصل حدی جیسا کہ حدی کے اندر حدی ہوتے کہ بھائی حدی رہ گئے مل پیسہ سب کرتے ہیں گاڑی کن ارے سامنے بار اس کا خود دور کے لئے اور آپ تو لے جب ایک کرو دیا کو اپنے ہاتھ سے نیجے پرشو نیجے تو بگر اکتم بھائی نیجے پرشو نیجے تو بگر اکتم ان کا نہیں جو سینو زبا اگر بھائی چھے تلے زبا کا سکتا ہے جو دیے چھے تو بگر اکتم بھائی کیا نالا یو سینو اگر وہ اچھی طرح زبا نہیں کر سکتا ہے مدد طلب کرنا اپنے گائے سے سہاجی نے تو مناسب حاضر ہونا قربانی উপস্থিত থাকতে হবে যে কাউলে সালাম বহুজে কল হুজুর পাক সালেকমকে লিফাত মাত্র দিল্লাহ তালা আনহা বহুজে গাফাত রাজুলানাকে ভূমি তুম খাড়া রাখো আর সাদি উজিয়া তাকি তোমার উজিয়াকে তুমি দেখো বুঝিনি ভাই নাও এক ভাই এক পুলকে আব্বাল কত্তাদি কাউকে মাফ করে গেছিনি তেড়িয়ে পাইলে খুন যে কত্তা پہلے خون کے قطرہ گرنے کے سے جنہیں یقین پر لکات کل ضمی معاف کیا جائے گا تیرے تمام گناہ کو اول قطرہ تیر پہلا قطرہ دم سے جب بطم رکھتے ہیں دیجا بروی تیر معاف کرو یو پر یز بہار کتابی ہر یہ شامل دو حسنر ہے ایسا ستا ہاں قائم ہوگا اس کے نائب ہونے سے اس کی نیت سے مساحی نیت آر وہ حساب ہے کیوں جو کرنا بھی لو آگر حکم کرے مظاہین مجلسی کو قربانی کرنے کے لیے کہنا اللہ اہل زکات یہ اہل زکات سے نہیں ہے اکانا احساد بس اس کے ذبح کرنا یہ احساد ہے اور قربت کے حاصل کر دے گا قربانی ہو بس یہ ذبح ہے حکم کیا ہے احساد ہے حاصل کر دینا کس کو قربت کو اسے خلدیا کے کی نہیں دلا دنیش چکر دلا ہم اسی میں گلار بھتر ایسا بینک ڈوکے ہمارے یہ بینکر ڈاکٹر شروع تمہیں یہ گرست بلا بچتا মনে করো না যে এর সমস্যা শেষ হইলে ওই পিছনে থেকে আবার আমি তো মানে এখানে 5 টাকা দিয়ে এটা বেচলো, এটার দাম তো 5 টাকা না, এটা দিয়ে পরে একটা পুরস্কার দিবে 1500 টাকা কিতাব পুরস্কার টুরস্কার দিবে। হ্যাঁ জামিয়া